মোর মন যেতে চায় মদিনা, মোর কোন কথা মানে না। মোর মন যেতে চায় মদিনা, মোর কোন কথা মানে না। তুই নিঃস্ব গরিব, তোর ভাঙা নসিব, তোর এত আশা ভালো না। মোর মন যেতে চায় মদিনা, মোর কোন কথা মানে না। বাধা কেন দাও আমাকে, মুই মিলতে যাব নবীর সাথে। বাধা কেন দাও আমাকে, মুই মিলতে যাব নবীর সাথে। মোর ডাকে সেছে দাও ছেড়ে, মোকে বন্দি করো না ঘরেতে। মোর নবীর রোজা চুমে মোরে যাব তার চৌখাটে। তখন মনকে নেকের আসবে না, কোনো সওয়াল জবাব হবে না। মনকে নেকের আসবে না, কোনো সওয়াল জবাব হবে না। ও যে নবীর ফকির সদা করত জিকির, ওকে দোজখের আগুন ছোঁবে না। মোর মন যেতে চায় মদিনা, মোর কোন কথা মানে না। প্রতি মানুষের ছায়া পড়ে, মোর নবীর ছায়া ছিল না। প্রতি মানুষের ছায়া পড়ে, মোর নবীর ছায়া ছিল না। যদি মানুষ হয় তাহার ছায়া, লুকিয়ে কোথায় বলে দাও না। মোর নবীর ছায়া তো দূরের কথা, গম্বুজের ছায়া পড়ে না। নবীর ছায়া আর সে আলায়, যে ছায়াতে আরশ ঠান্ডা রয়। নবীর ছায়া আর সে আলায়, যে ছায়াতে আরশ ঠান্ডা রয়। নবীর ছায়া পড়লে মাটিতে, এ মাটি হয়ে যেত সোনা। মোর মন যেতে চায় মদিনা, মোর কোন কথা মানে না। মোর নবীকে যারা মৃত বলে, আমি বলবো তারা কাফের বেঈমান। মোর নবীকে যারা মৃত বলে, আমি বলবো তারা কাফের বেঈমান। হায়াতুন নবী বলেছে খোদা, তুমি খুলে দেখো খোদার কোরআন। 200-500 কেন কত হাজার বছর, মোর নবীর হায়াতের সীমা নাই। একা যখন ছিল আহাদ, তার জুড়ি হল মোহাম্মদ। একা যখন ছিল আহাদ, তার জুড়ি হল মোহাম্মদ। তিনি শুরু আর শেষ, শুধু মানুষের বেশ। সাধারণ মানুষ বল না, মোর মন যেতে চায় মদিনা, মোর কোন কথা মানে না। মুখে শুধু পড়লে কলমা, মুসলমান হওয়া যাবে না। মুখে শুধু পড়লে কলমা, মুসলমান হওয়া যাবে না। যদি দিল থেকে না কলমা পড়ো, দোজখে তোমার ঠিকানা। বেদিন রাও মুখে কলমা পড়ে, জান্নাতি তারা হবে না। মুখের কথা পাথর নেই কোনো দাম, না থাকলে দিলেতে নবীর নাম। মুখে কথার নেই কোনো দাম, না থাকলে দিলেতে নবীর নাম। তোর লাখ ইবাদত সব হবে বরবাদ, এক বিন্দু কবুল হবে না। মোর মন যেতে চায় মদিনা, মোর কোনো কথা মানে না। আমার দু চোখের পানিতে ধুইয়ে দেব মোর নবীর পা, আমার দু চোখের পানিতে ধুইয়ে দেব মোর নবীর পা। মোর কথা শুনে বলে ওরে পাগল, তুই আগে নবীর দেশে যা। মোর নবী আছে মোর অন্তরে, মুই দেখা পাই সোনার মদিনা। মোর নবীকে যারা ভালোবাসে, মোর নবী থাকে তার পাশে। মোর নবীকে যারা ভালোবাসে, মোর নবী থাকে তার পাশে। বলে কবি মইদুল তুই আশিকের রাসূল, যা বলে বলুক এই জামানা। মোর মন যেতে চায় মদিনা, মোর কোনো কথা মানে না। তুই নিঃস্ব গরিব তোর ভাঙা নসিব, তোর এত আশা ভালো না। মোর মন যেতে চায় মদিনা, মোর কোনো কথা মানে না। www.anibas.in